আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়্যানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানি ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়াসআলুনাকা আনিস সাআহ আইয়ানা মুরসাহা, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ লা তা'তিকুম ইল্লা বাগতাহ يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা আরাফের আয়াত নম্বর 187 তে, يسألونك عن الساعة, হে নবী তোমাকে লোকেরা জিজ্ঞাসা করে কিয়ামতের দিবস সম্পর্কে, বিচার দিবস সম্পর্কে, যেই দিন চূড়ান্ত ফয়সালা হবে আল্লাহ পাকের পক্ষ থেকে হক বাতিলের মাঝে, ভালো মন্দের মাঝে, এবং প্রত্যেককে পূর্ণ মাত্রায় বদলা দেওয়া হবে। আইয়ানা মুরসাহা, এই কিয়ামত কখন সংগঠিত হবে? আল্লাহ পাক বলছেন, কুল হে নবী বলে দাও, ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, এর চূড়ান্ত জ্ঞান একমাত্র আমার প্রতিপালক আল্লাহর কাছে রয়েছে, আমি জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন মসজিদ নববীতে, জিবরাইল আলাইহিস সালাম এসে মানুষের রূপ ধরে কয়েকটি প্রশ্ন করেছিলেন, তার মধ্যে একটি প্রশ্ন করেছিলেন যে আখবারনি আনিস সাআহ, কিয়ামত সম্পর্কে বলুন তো কখন তা সংগঠিত হবে, কখন তা সংঘটিত হবে। সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল মাসউলু বিআলামা মিনাস সাইল, যাকে জিজ্ঞাসা করা হয়েছে জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চাইতে বেশি জানে না। আল্লাহ পাক বলছেন, হে নবী তুমি বলে দাও যে এর চূড়ান্ত জ্ঞান একমাত্র আমার প্রতিপালকের কাছে রয়েছে, লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লাহু, তার সংগঠিত হওয়ার সময় সম্পর্কে তিনি ছাড়া আর কেউ সত্য কথা প্রকাশ করতে পারে না। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আর এই কিয়ামতের বিষয়টি আসমান এবং জমিনে অত্যন্ত একটি কঠিন বিষয়। আল্লাহ পাক বলছেন, লা তা'তিকুম ইল্লা বাগতাহ, এই কিয়ামত তোমাদের কাছে আসবে আকস্মিকভাবে, হঠাৎ করে। আল্লাহ পাক আরো বলছেন, ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিউন আনহা, হে নবী তোমাকে লোকেরা জিজ্ঞাসা করে এই কিয়ামত সম্পর্কে এমনভাবে জিজ্ঞাসা করে যে মনে হচ্ছে যে তুমি আগ্রহ সহকারে এটার খোঁজে ব্যস্ত রয়েছো, যে তোমার কাছে হয়তো এর সংবাদ রয়েছে। কুল হে নবী বলে দাও, ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এর চূড়ান্ত জ্ঞান একমাত্র আল্লাহ পাকের নিকটে রয়েছে, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, তবে অধিকাংশ মানুষ সঠিক কথা জানে না, যার ফলে নিজের ক্ষতি নিজেই করে থাকে। আল্লাহ পাকের সাদ করেছেন, কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআ আল্লাহ, ওয়ালাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খাইর ওয়ামা মাসসানিয়াস সু ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুন লিকাওমিন ইউমিনুন। মহান আল্লাহ বলছেন, হে নবী তুমি বলে দাও যে লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মাশাআল্লাহ, আমি আমার ক্ষেত্রেও উপকার অপকার, ভালো করা ক্ষতি সাধন করার কোনো কিছুই ক্ষমতা রাখি না, ইল্লা মাশাআল্লাহ, তবে আল্লাহ যেমনটা চান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ভালো মন্দের ক্ষমতা দেননি, যে ইচ্ছা করলে নিজের জন্য কল্যাণ সঞ্চয় করে নেবেন, ইচ্ছা করলে তিনি নিজের যে ক্ষতির আশঙ্কা রয়েছে তা থেকে আত্মরক্ষা করে নেবেন, এই ক্ষমতা তাকেও দেওয়া হয়নি। আল্লাহ পাক ঘোষণা করতে বলছেন, ওয়ালাউ কুনতু আলামুল গায়ব, আল্লাহ পাক বলছেন যে হে নবী তুমি বলে দাও যে আমি যদি অদৃশ্যের কথা জানতাম, লাস্তাকসারতু মিনাল খাইর, তাহলে আমি কল্যাণ একত্রিত করে নিতে পারতাম, মঙ্গল সঞ্চয় করে নিতে পারতাম, তাহলে আমার ভালো আর ভালোই হইতো, ওমা মাসানিয়া সু, আর কখনো আমাকে বিপদ আপদ স্পর্শ করতে পারতো না, আমার ওহদে দাঁত ভাঙতো না, আমার মাথা জখম হইতো না, তায়েফে গিয়ে আমাকে ক্ষতিগ্রস্ত হইতে হইতো না, আহত হইতে হইতো না, এই রকম ধরনের কোনো আপদ বিপদ আসতো না, আমার সাথী সঙ্গীদের ওপর কোনো বিপদ আপদ আসতো না, তাদেরকে আমি সতর্ক করে দিতাম। আল্লাহ পাক বলছেন যে ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুন লিকাওমি ইউমিনুন, হে নবী তুমি বলে দাও যে আমি একমাত্র একজন সতর্ককারী এবং সুসংবাদদাতা ওই সব লোকের জন্য, ওই জাতির জন্য যেই জাতি হচ্ছে বিশ্বাসী। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ ঘোষণা করিয়ে দিচ্ছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অদৃশ্যের কথা জানেন না, তার কাছে এমন কোনো ক্ষমতা নেই, এমন কোনো চাবি নেই যে চাবি দিয়ে অদৃশ্যের দ্বার খুলে তিনি অদৃশ্য সম্পর্কে সব কিছুই জেনে দেবেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা, আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে এক ব্যক্তি হতেই সৃষ্টি করেছেন, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন প্রত্যেক মানুষকে, ওয়া জাআলা মিনহা যাওজাহা, আর তার থেকে তার স্ত্রীকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, লিয়াসকুনা ইলাইহা, যাতে করে তার কাছে শান্তি হাসিল করতে পারে। ফালাম্মা তাগাশাহা হামালাত হামলান খাফিফা, মানুষকে আল্লাপাক এইভাবে সৃষ্টি করলেন প্রথম মানুষ আদম এবং হাওয়া আলিহাসালামের মাধ্যমে। তারপর আল্লাহ পাক রব্বুল আলমিন এমন একটি নিয়ম নীতিমালা নির্ধারিত করলেন যে পুরুষ এবং নারীর মিলনে প্রজন্ম বাড়বে। তাই আল্লাহ পাক বলছেন ফালাম্মা তাগাশাহা, তারপরে যখন কোনো স্বামী তার স্ত্রীর সাথে মিলন করলো, হামালাত হামলান খাফিফা, তখন হালকা গর্ভধারণ করলো, প্রথম দিকে পেটে যখন গর্ভধারণ করলো তখন সেটা শুক্রবিন্দুর আকারে কিছুদিন থাকলো, তারপরে জমাট বাঁধা রক্ত হইল, তারপরে গোস্তের পিণ্ডে পরিণত হইল, এই সময়গুলিতে হালকায় থাকলো, তারপরে ধীরে ধীরে যখন সেই বাচ্চা বড় হইতে শুরু হইল, ফালাম্মা আসকালাত, যখন ভারাক্রান্ত হয়ে গেল সেই মহিলা, দাওয়াল্লাহ রব্বাহুমা, তখন স্বামী স্ত্রী উভয়ে তাদের রব আল্লাহ পাকের কাছে দোয়া করল, লাইন আতাইতানা সালেহান, যদি আল্লাহ তুমি এই ছেলেকে শারীরিক দিক থেকে এবং স্বভাবের দিক থেকে সৎ করে দাও এবং সুস্থ করে দাও, সুন্দর করে দাও, লানা কুনান্না মিনাস শাকিরিন, তাহলে অবশ্যই অবশ্যই আমরা যারা শুকর গুজার তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা শুক্রিয়া জ্ঞাপন করব। ফালাম্মা আতাহুমা সালেহান, যখন আল্লাহ পাক তাদেরকে এক সুস্থ এবং সুন্দর সন্তান দান করলেন, যা আলা লাহু শুরাকা ফিমা আতাহুমা, যা আল্লাহ পাক তাদেরকে দান করলেন তাতে তারা শরীক করে ফেলল, অংশীদার স্থাপন করে ফেলল আল্লাহ পাক রব্বুল আলমিনের। আদম আর হাওয়া আলিহাস সালাম সম্পর্কে বলা হয়নি, যেমন কিছু তাফসির কিতাবাদিতে এরকম তাফসির রয়েছে যে তারা ছেলের নাম এমন রেখেছিলেন যে এই নামটাতে যেন জিনের নাম বা শয়তানের নাম এসে গেছিল, এইরকম তথ্য আসলে ঠিক নয়। বরং যে কোনো ওই সব মানুষ যারা শিরক করে ফেলে তাদের সম্পর্কে বলা হয়েছে যে যখন ছেলে মেয়ে হয় তখন আল্লাহ ছাড়া অন্যের আস্তানায় চলে যায়, আল্লাহর দরবার বাদ দিয়ে অন্যের আস্তানায় চলে যায় সেই ছেলেকে নিয়ে, অথবা অন্যের জন্য কিছু মান্নত করে ফেলে, অন্যকে সন্তুষ্ট করার জন্য কিছু পেশ করে থাকে, তাদের সম্পর্কে এই কথা আল্লাহ পাক বলেছেন, ফাতাল আল্লাহ আম্মা ইউশরিকুন, তারা যে শিরক করে থাকে তার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ঊর্ধ্বে। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন, আয়ুশরিকুনা মা লা ইখলুকু শাইয়ান ওয়া হুম ইখলাকুন, তারা এমন কিছুকে আল্লাহ পাকের অংশী বানিয়ে থাকে যে সব কোনো কিছুই সৃষ্টি করতে পারে না। কোনো ব্যক্তি কি বলতে পারবে যে সব তাদের উপাস্য রয়েছে মন গড়া, তার সে সব কোনো কিছু সৃষ্টি করতে পারে? কোনো কিছু সৃষ্টি করতে পারে না। ওহম ইখলাকুন, বরং তারাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ওয়ালা ইয়াস্তাতিউনা লাহুম নাসরান ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন, আর না তাদের সাহায্য করতে পারবে। যেসব লোকেরা শিরক করে থাকে এবং সেসব মাবুদকে ডেকে থাকে, আহ্বান করে থাকে, আল্লাহ ছাড়া অন্যের দরবারে গিয়ে হাজিরি দিয়ে থাকে, তারা না তাদের সাহায্য করতে পারবে আর না নিজেরই সাহায্য করতে পারবে, নিজেরও ক্ষয়ক্ষতি দূর করতে পারবে না। ওয়াইন তাদউহুম ইলাল হুদা লা ইত্তাবিউকুম, আর আল্লাহ পাক বলছেন যে হে নবী, তাদেরকে যদি সঠিক পথের দিকে আহ্বান করো তাহলে তোমার তারা অনুসরণ করবে না। সাওয়ুন আলাইকুম, তোমাদের জন্য সমান। আদাউ তুমুহুম আম আনতুম সামিতুন, তাদেরকে সৎ পথের দিকে আহ্বান করো অথবা নীরব থাকো, তারা তোমাদের অনুসরণ করবে না এবং তোমাদের কথা শুনবে না। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাল লাযিনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম ফাদউহুম ফালিয়াস্তাজিবু লাকুম ইন কুনতুম সাদিকিন, নিঃসন্দেহে আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডেকে থাকো, যাদের কাছে দোয়া করে থাকো, যাদের কাছে ফরিয়াদ করে থাকো, আল্লাহ পাক বলছেন ইবাদুন আমসালুকুম, তোমাদের মতোই তারা আমার বান্দা, আল্লাহ পাকের গোলাম এবং আল্লাহ পাকের সৃষ্টি। ফাদউহুম, তাদেরকে ডেকে দেখো, ফালিয়াস্তাজিবু লাকুম, তারা তোমাদের ডাকে সাড়া দিক দেখি, তোমাদের ডাক শুনুক দেখি, আর শুনে তোমাদের উপকার করুক দেখি, ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও। আল্লাহ পাক রব্বুল অন্য আয়াতে বলেছেন যে ওরা শুনে না, ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআকুম, তোমরা যদি ডাকো তোমাদের ডাকে তারা ডাক প্রথম শুনেই না, ওয়ালাউ সামিউ, আর যদি শুনেও নেই, ধরে নিলাম, মাস্তাজাবু লাকুম, তাহলে তোমাদের ডাকে কখনো সাড়া দিতে পারে না, তোমাদের কোনো উপকারে আসতে পারে না। ওয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, তোমাদের এই ভ্রান্ত মতবাদের যে ধর্ম ছিল, তোমরা যে মন গড়া জিনিস তোমরা তৈরি করে নিয়েছিলে এবং আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকছিলে, অন্যের দরবারে অন্যের আস্তানায় যাচ্ছিলে, তারা তোমাদের এই শিরককে অস্বীকার করবে যে আমরা এদেরকে বলিও নি করতে আর আমরা জানিও না এদের সম্পর্কে। আল্লাহ পাক ইরশাদ করছেন, আলাহুম আরজুন ইয়ামশুনা বিহা, তাদের কি পা আছে যা দিয়ে চলে, যেসব প্রতিমা পুতুলের এরা উপাসনা করি, তাদেরকে ডেকে থাকে, তাদের কি পা আছে, অথবা মৃত যাদেরকে ডেকে থাকে, যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে আহ্বান করে থাকে, তাদের কাছে কোনো দরখাস্ত করে থাকে, তাদের পায়ে এই ক্ষমতা আছে যে চলবে, আমলাহুম আইদিন ইয়াবতে শুনা বিহা, অথবা তাদের হাত আছে বা হাতে ক্ষমতা আছে যা দিয়ে তারা কোনো কিছু ধারণ করবে, আমলাহুম আয়ন তাদের চক্ষু খোলা আছে, অথবা সেই চোখে দৃষ্টিশক্তি আছে, ইউবসিরুনা বিহা তা দিয়ে দেখবে, আমলাহুম আজান ইয়াসমাউনা বিহা, অথবা এসবের কান আছে, শ্রবণ শক্তি আছে যা দিয়ে এরা শুনবে, যারা মৃত তারাও শোনে না, আর যেসব নিজের হাতে গড়ে তৈরি করে প্রতিমা পুতুলের উপাসনা হচ্ছে তারাও শোনে না। কুলি দু শোরাকা আকুম, হে নবী বলে দাও যে তোমাদের এই শরীকগুলিকে ডাকো, তোম্মা কি দুন, এবং আমার বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করো, ফালাতুন দেরুন, আর আমাকে মোটেই অবকাশ দিও না, দেখি তোমাদের কতটা ক্ষমতা রয়েছে। আল্লাহ ফাকর রব্বুল আলামিন সূরা আরাফের আয়াত নম্বর 196 তে ইরশাদ করেছেন, ইন্না ওয়ালিয়াল্লাহু আল্লাযী নাযযালাল কিতাবা ওয়া ইয়াতাওয়াল্লাস সালিহীন। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে হে নবী তুমি বলে দাও, এখানে যেন পূজ্য রয়েছে। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ওয়ালিয়াল্লাহ, নিঃসন্দেহে আমার পৃষ্ঠপোষক, আমার অভিভাবক, আমার বন্ধু একমাত্র আল্লাহ। আল্লাযী নাযযালাল কিতাব, যে সত্তা কিতাব নাজিল করেছেন, পূর্ণাঙ্গ জীবন বিধান নাজেল করেছেন, আল কোরআনুল করিম নাজেল করেছেন সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য, এবং তার প্রত্যেকটি বিধান প্রত্যেক মানুষের জন্য মেনে চলা আবশ্যক। ওয়াহওয়াতাওয়াল্লাহ সালেহীন, এবং সেই আল্লাহ সৎকর্মশীলদের অভিভাবকত্ব গ্রহণ করে থাকেন। যারা সৎ লোক, যারা ভালো মানুষ, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, তাদের আল্লাহ পাক পৃষ্ঠপোষক হয়ে থাকেন, এবং তাদের আল্লাহ পাক রক্ষণাবেক্ষণ করেন, হেফাজত করেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাযীনা তাদউনা মিন দুনিহি লা ইস্তাতিউনা নাসরাকুম ওয়া লা আনফুসাহুম ইয়ানসুরুন। আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডেকে থাকো, যাদেরকে আহ্বান করে থাকো, আর যেসব বস্তু বা ব্যক্তির কাছে মৃত হোক অথবা জীবিত হোক তোমরা ফরিয়াদ করে থাকো, উদ্ধার কামনা করে থাকো বিপদ আপদ থেকে, লা ইস্তাতিউনা নাসরাকুম, তারা তোমাদের সাহায্য করতে পারে না কখনো। আল্লাহ পাক স্পষ্ট ভাষায় ঘোষণা করছেন যে যাদেরকে আল্লাহকে বাদ দিয়ে মানুষ ডাকে তারা কখনো তাদের সাহায্য করতে পারে না, কারো সাহায্য করতে পারে না, এমনকি নিজেরও সাহায্য করতে পারে না। ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন, এমনকি তারা নিজেদেরও সাহায্য করতে পারে না, যারা দুনিয়া থেকে চলে গেছে, মৃত হয়ে গেছে, ইহকাল থেকে পরকালে ত্যাগ করেছে, তারা নিজেদেরও কোনো উপকার করতে পারে না যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমত দিয়ে তাদেরকে ঢেকে না নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনকি তার জাত সম্পর্কে, তার ব্যক্তিত্ব সম্পর্কে বলছেন, কোনো ব্যক্তি দুনিয়ার আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না নিজের শুধু কর্ম দিয়ে। ওয়াল্লা আনা, এমনকি আমিও, ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি মিনহু ওয়া ফাদল, তবে আল্লাহ পাক যদি তার রহমত আর অনুগ্রহ দিয়ে আমাকে ঢেকে নেন। মহান আল্লাহ বলছেন যে ওয়াইন তাদউহুম ইলাল হুদা লা ইয়াসমাউ ওয়া তারাহুম ইয়ানযুরুনা ইলাইকা হুম লা ইয়ুবসিরুন, আর তাদেরকে যদি সঠিক পথের দিকে আহ্বান করো তাহলে তারা শুনবে না, এমন শোনা শুনবে না যে শোনায় তাদের উপকার আছে, শুনতেই চাইবে না, আর যদি কখনো কানে সে আওয়াজ পৌঁছে যায় শোনে তাহলে সেই কথার উপর ভ্রুক্ষেপ করবে না, তার দিকে ফিরে আসবে না। ওয়া তারাহুম ইয়ানযুরুনা ইলাইকা, এবং তাদেরকে দেখবে যে হে নবী তোমার দিকে তারা তাকিয়ে দেখছে, অথচ অহম লা ইয়ুবসিরুন, তারা আসলে অন্তর্দৃষ্টি দিয়ে দেখে না, এই জন্য তোমাকেও চিনতে পারে না, তোমার রবকেও চিনতে পারলো না, তোমার প্রতি নাযিলকৃত কিতাবকেও চিনতে পারলো না। আল্লাহ পাক বলছেন, খুজিল আফওয়া ওয়ামুর বিল উরফি ওয়ারিদ আনিল জাহিলিন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি মার্জনার নীতি অবলম্বন করো, খুজিল আফওয়া, তোমার নীতি হবে মানুষকে মার্জনা করে দেওয়া, মাফ করে দেওয়া। ওয়ামুর বিল উরফ, এবং ভালো কাজের আদেশ দেবে মানুষকে, ভালো কাজের জন্য উপদেশ দেবে। ওয়ারিদ আনিল জাহিলিন, এবং যারা মূর্খ জাহিল তাদের থেকে এড়িয়ে চলবে, তাদের থেকে মুখ ফিরিয়ে নেবে, তারা যদি তোমার ক্ষতিও করে, তারা যদি তোমার সাথে বেয়াদবি করে, তবুও তাদের প্রতিশোধ গ্রহণ করবে না, বরং তাদের থেকে ওয়াইজাখা তাবাহুমুল জাহিলুনা কালু সালামা, আল্লাহর যে নেক বান্দা, দয়াবান রহমানের বান্দা, তাদের গুণাবলী উল্লেখ করেছেন আল্লাহ ফাক রব্বুল আলামিন সূরায়ে ফুরকানের শেষ দিকে, যে ওয়াইজাখা তাবাহুমুল জাহিলুন, জাহেল মূর্খ লোকেরা যদি তাদের সাথে সম্বোধন করে, তাদেরকে এমন কোনো কথা বলে যেটি তাদের জন্য সমীচীন ছিল না, তাদের জন্য বলা এইরকম উচিত ছিল না, তাহলে বলে যে সালামা, তোমাদের থেকে আমরা নিরাপদ থাকতে চাই, এই ক্ষেত্রে কোনো রকমের প্রতিক্রিয়া দেখাই না। আল্লাহ বলছেন ওয়াইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শায়তানি নাযগুন ফাসতাইজ বিল্লাহ ইন্নাহু সামিউন আলীম। আল্লাহ পাক বলছেন আর যদি শয়তান কোন রকমের উস্কানি দিয়ে তোমাকে প্ররোচিত করতে চায়, শয়তান মানুষের অন্তরে ওয়াসওয়াসা কুমন্ত্রণা দেয় আর এই রকমের উস্কানি দিয়ে যদি তোমাকে বিভ্রান্ত করতে চায় আর প্ররোচিত করতে চায়, ফাসতাইজ বিল্লাহ, আল্লাহ পাক বলছেন যে হে নবী তুমি আল্লাহর আশ্রয় কামনা করে নাও। ইন্নাহু সামিউন আলীম, নিশ্চয় আল্লাহ পাক সব কিছু শোনেন এবং সব কিছুই জানেন। ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তায়ফুম মিনাশ শায়তানি তাযাক্কারু ফায়যা হুম মুবসিরুন। আল্লাহ পাক বলছেন নিশ্চয় ওই সব লোকেরা যারা আল্লাহকে ভয় করে, যারা সংযত জীবনযাপন করে, ইযা মাসসাহুম তায়ফুম মিনাশ শায়তান, যদি তাদেরকে শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা স্পর্শ করে, অর্থাৎ তাদের মনে যদি কোনো কুমন্ত্রণা জাগে, খারাপ কাজের কথা ভেসে উঠে, তাযাক্কারু, চট করে আল্লাহকে স্মরণ করে, তারা দ্রুত আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে, ফায়দাহ মুবসিরুন, তখন তারা ঈমান চক্ষু দিয়ে দেখতে পায়, তখন তাদের ঈমান চক্ষু খুলে যায়, যার ফলে তারা পাপ থেকে অন্যায় কাজ থেকে বেঁচে থাকে, আর কখনো যদি পদস্খলন ঘটে দ্রুত আল্লাহর দিকে ফিরে এসে সংশোধন করে নেই। ওয়া ইখওয়ানুহুম ইয়ামুদ্দুনাহুম ফিল গাই সুম্মা লা ইউখসিরুন। আল্লাহ পাক বলছেন কিন্তু তাদের যে সাথী সঙ্গীরা রয়েছে, তাদের যে সাথী সঙ্গীরা রয়েছে, ইয়ামুদ্দুনাহুম ফিল গাইয়ে, তাদেরকে তাদের ভ্রান্ত পথে আরো বাড়িয়ে দেয়। কাফের মুনাফিকরা রয়েছে, এদেরকে শয়তান আরো বেশি তাদের বিভ্রান্তি বাড়িয়ে দেয়, আরো তাদেরকে পাপে লিপ্ত করে। সুম্মা লা ইউখসিরুন, অতঃপর তাদের সম্পর্কে কোন রকমের ত্রুটি রাখে না। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়া ইযা লাম তাতিহিম বিআয়া ক্বালু লাউলা জতাবাইতাহা কুল ইন্নামা আত্তাবিউ মা ইউহা ইলাইয়া মির রাব্বি হাযা বাসায়িরু মির রাব্বিকুম ওয়া হুদান ওয়া রাহমাতুন লিকাওমি ইউমিনুন। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া ইযা লাম তাতিহিম বিআয়া, এই তোমার জাতি যাদের কাছে তুমি ইসলামের দাওয়াত নিয়ে এসেছো, তাদের কাছে যদি কোনো নিদর্শন তুমি না নিয়ে আসো, তাদের কাছে যদি কোনো মুজেজা অলৌকিকত্ব না পেশ করো, তখন তারা তোমাকে বলে থাকে লাউ লাজতাবাইতাহা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি নিজের পক্ষ থেকে তা বাছাই করে কেন নিয়ে আসনি। কুল ইন্নামা আত্তাবিউ মা ইউহা ইলাইয়া মির রাব্বি, হে নবী তুমি বলে দাও যে আমি মুজেজার ক্ষমতা রাখি না, অলৌকিক কোনো ঘটনা কোনো কিছু আমি নিয়ে এসে তোমাদেরকে দেখাবো এটা আমার ক্ষমতার বাইরে রয়েছে, আর এটা আমার কাজও না, এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের কাজ, একমাত্র আল্লাহ পাকের হাতে, কোনো নবীর হাতেও নয় যে নিজে থেকেই নিজ ক্ষমতায় দেখিয়ে দেবেন, বরং এটি হচ্ছে একমাত্র আল্লাহ পাকের ক্ষমতাধীন। ওই রকমই আল্লাহ পাকের নেক বান্দা যারা নবী রসুল নয় কিন্তু আল্লাহ পাকের নেক বান্দা সিদ্দিকীন, সলিহীন, সৎকর্মশীল, আল্লাহ পাকের ওলি এবং সত্যিকার অর্থে আল্লাহ পাকের ওলি, তাদের কারামত কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। কিন্তু এই কারামতের নামে শিরক বিদাতের ছড়াছড়ি রয়েছে এবং কেরামতের নামে তিলকে তাল করা হয়েছে, এটি হচ্ছে একটি ঝুঁকিপূর্ণ রাস্তা, যে রাস্তা দিয়ে অনেকে শিরকে লিপ্ত হয়েছে এই উম্মতের। পক্ষান্তরে আমরা এই ক্ষেত্রে বাড়াবাড়ি করব না। আল্লাহ পাক বলছেন যে হে নবী তুমি বলে দাও ইন্নামা আত্তাবিউ মা ইউহা ইলাইয়া, আমার কাছে যা ওহী করা হয় তার আমি অনুসরণ করি, আসমান থেকে যা আমাকে আদেশ নিষেধ আসে তার অনুসরণ করি, তাই আমি মেনে চলি, মির রব্বি আমার রবের পক্ষ থেকে, হাযা বাসায়িরু মির রব্বিকুম, এই হচ্ছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে আলো, উজ্জ্বল আলো আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, ওয়া হুদান এবং হিদায়াত দিক নির্দেশনা, ওয়া রাহমাতুল লিকাওমি ইউমিনুন, আর যারা বিশ্বাসী জাতি তাদের জন্য রহমত স্বরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওয়াহিকে আমাদের জন্য জ্যোতি, উজ্জ্বল জ্যোতি বলে, উজ্জ্বল আলো বলে আখ্যায়িত করেছেন, এবং এই ওয়াহির মাধ্যমে আল্লাহ পাক অসংখ্য মানুষকে সঠিক পথের দিশা দিয়েছেন এবং গন্তব্যস্থান আল্লাহ পাক পৌঁছিয়েছেন, এবং প্রত্যেক জাতিকে আল্লাহ পাক সতর্ক করেছেন এ ঐশী বাণী দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যা নাজিল করেছেন আম্বিয়া রাসূলগণের উপর, এবং তাতে রয়েছে রহমত বিশ্বাসীদের জন্য। পক্ষান্তরে যারা অবিশ্বাসী তাদের জন্য তাতে রহমত নেই, বরং তাতে তাদের জন্য জহমত, বিপদ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআনের তেলাওয়াত হয় তখন তোমরা মনোযোগ সহকারে শোনো, ওয়ান সেতু এবং নীরব থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপরে দয়া করা হবে, আল্লাহ পাক দয়াবান হবেন। এই আয়াত ওই ক্ষেত্রে নাজিল হয়েছিল যখন মক্কার কাফেররা, যেহেতু সূরা আরাফ মক্কি সূরা, মক্কার কাফেররা বলতো ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, কাফেররা বলতো মক্কায় যে এই কোরআন শুনিও না, এতে জাদু রয়েছে। ওয়ালগাও ফিহে, যখন কোরআনের আওয়াজ আসবে তখন তোমরা হইচই চিৎকার করবে যাতে করে তোমরা জিততে পারো আর তোমরা হেরে না যাও। আল্লাহ পাক মমিনদেরকে এর বিপরীত আদেশ করলেন যে তোমরা কোরআন যখন তিলাওয়াত হবে তখন মনোযোগ দিয়ে শুনবে এবং নীরব থাকবে, তাতে আল্লাহ পাকের দয়া হবে। হে কাফিররা, তোমরা শোনো, তোমরা চিৎকার করতে বলছো, তোমরা কোরআন শুনতে বাধা দিচ্ছ, বরং তোমরা কোরআন শোনো এবং চুপ থাকো, মনোযোগ সহকারে তা শ্রবণ করো, তাহলে আল্লাহ পাক তোমাদের উপর দয়া করবেন, তোমাদের অন্তরকে খুলে দেবেন এবং তোমাদেরকে সঠিক পথ দেখাবেন। কেউ কেউ এই আয়াতকে পেশ করেছেন যে ইমামের পিছনে ইমাম যখন জোরে তেলাওয়াত করবে তখন সূরা ফাতিহা ইমামের পিছনে মুক্তাদিরা পড়বে না এই ক্ষেত্রে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেহেতু সহি হাদিস প্রত্যেকটি সহি হাদিসের কিতাবে রয়েছে যে লা সালাত আলিমান লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। সুতরাং এটি প্রত্যেকটি মুসল্লির ক্ষেত্রে প্রযোজ্য এই হাদিস, যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, সে ইমাম হোক অথবা একাকী নামাজি হোক অথবা মুক্তাদি হোক, নামাজ সে উচ্চ স্বরের কিরাতের নামাজ হোক অথবা মনে মনে তিলাওয়াতের নামাজ হোক। সুতরাং সতর্কতা হচ্ছে যে যে কোনো অবস্থায় নামাজে মুক্তাদি হলেও সূরা ফাতিহা পিছনে পড়ে নেবে, যেমন আবু রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ইকরা বিহা ফি নাফসি, মনে মনে পড়ে নাও। আল্লাহ পাক বলেছেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাযাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল ক্বাওলি বিল গুদুউ ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। হে নবী, তোমার প্রতিপালকের স্মরণ করো তোমার মনে মনে, ফি নাফসিকা তাযাররুআন, বিনয়ী হয়ে, ও খীফাতান, এবং ভয়ে ভীত হয়ে, ওয়া দুনাল জাহরি মিনাল ক্বাওল, এবং অনুচ্চ স্বরে, উচ্চ স্বরে চিৎকার করে নয়, বিল গুদুউ ওয়াল আসাল, সকাল বিকাল। এই আয়াতের আলোকে সকাল বিকালের আজকার যে রয়েছে সেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, যেগুলির পাবন্দি করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পড়া উচিত। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, এবং হে নবী, তুমি যারা গাফিল উদাসীন তাদের দলভুক্ত হয়ে যেও না। ইন্নাল্লাযিনা ইনদা রাব্বিকা, নিশ্চয় ওই সব আল্লাহর বান্দারা ফেরেশতাগণ যারা তোমার রবের নিকটে রয়েছেন, অর্থাৎ মালায়েকা ফেরেশতাগণ, লা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি, আল্লাহ পাকের ইবাদতে কোনো রকমের অহংকার প্রকাশ করেন না, ও ইউসাব্বিহুনাহু, বরং আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করেন, ওয়ালাহু ইয়াসজুদুন, এবং একমাত্র আল্লাহকে তারা সিজদা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক আল্লাহকে সিজদা করার তৌফিক দান করেন, তার তাসবিহ পবিত্রতা ঘোষণা করার যেন তৌফিক দান করেন, তার ইবাদত বন্দেগী সুন্দরভাবে যেন পালন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।